ভারত স্বাধীনতার অনুকূল তত্ত্ব অমুকরঞ্জন এই ধরনের মানুষের নাম, কোন আলিমদের নামই নাই। এইগুলি ওদেরই কারসাজি যারা এগুলাকে ছাপিয়ে রেখেছে, লুকিয়ে রেখেছে। আজ আপনারা আলহামদুলিল্লাহ আশা করি শুনতে পারবেন, খুব মনোযোগ সরকার শুনবেন। আমি আর দীর্ঘ দীর্ঘায়িত করতেছি না, এখন উনি শুরু করবেন। হ্যাঁ, সারা বিশ্বে হকানি ওলামায় দেওবন তথা হকানি ওলামাদের অবদান, আর এখানে ফেদায় মিল্লত লেখা আছে, ফেদায় মিল্লতের ভিতরে এসে যাবেন। আমাদের প্রোগ্রাম ছিল যে ফেদায় মিল্লতের সাহেবজাদা হযরত মাহমুদ মদনি রহমত বরকত উনি আসলে বলছিলেন, উনি তারিখও দিয়েছেন এবং পার্লামেন্টের ইয়ের জন্য উনি শেষ সপ্তাহে বলছিলেন, পরে গত দুই দিন আগে দাঁড়িয়েছেন যে আমি আসবো ইনশাল্লাহ, কিন্তু আমার ইয়ে দেরি হয়ে গেছে, মানে ভিসাটা শেষ হওয়ার পরে পাসপোর্ট জমা দিয়েছি। আমি দ্বিতীয় সপ্তাহ পরে আমার অন্যান্য ইয়ে তো প্রোগ্রাম আছে কি বলে কানাডা অন্যান্য জায়গায়, আমি আসবো ইনশাল্লাহ। তাহলে দুই তিন সপ্তাহ পরে মাস দিন পরে উনি আসবেন, তো আজকে দুই বিষয়ই ইনশাল্লাহ উনি কভার করে ফেলবেন। এবং একটা ছিল যে ফেদায়ে মিল্লতের যে অবদান হিন্দুস্তান তথা সারা বিশ্বে, ফেদায়ে মিল্লত হযরত আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহির কি অবদান, বিশেষ করে ভারতীয় মুসলমানদের প্রতি কি অবদান, আর উলামায়ে দেওবন্দ সারা বিশ্বের কি অবদান, তো দুইটাই আমি আশা করি ওনার বয়ানের মাধ্যমে আপনারা দুইটাই জানতে পারবেন। আল্লাহ তাআলা ওনাকে বলার আমাদেরকে শোনার তৌফিক দেন। আমিন। সোহেল ইয়ে আনছিলেন, টিসু আনছিলেন, টাওয়াল তো একটা কেউ তো বস। ওলামায়ে কেরাম দয়া করে সামনে চলে আস, ওলামায়ে কেরাম বিশেষ সামনে চলে আসেন, জায়গা সামনে আসেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتابيل الجاهلين

আমি আশা করি আজকের থেকে হক্কানি আলিম কাকে বলে এই ব্যাপারে আপনাদের কোন অস্পষ্টতা থাকবে না। ইসলামী শিক্ষার তিন গুণ যে আলিমের মধ্যে পাওয়া যায় তার নাম, প্রথম গুণের নাম এলিমের সাথে আমলের মিল থাকবে, দ্বিতীয়ত সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে নিজে হক না বাতিল যাচাইয়ের জন্য মাপকাঠি মানবে, তৃতীয়ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানির উপরে নিজের পেটকে অগ্রাধিকার দেবে, না দরকার হইলে পেটে ফাতর বাঁধবো কিন্তু মানুষকে জাহান্নামের পথে ছেড়ে দিতে পারি না, এর নাম হক্কানি আলিম। এটা দিল্লি কা লাগু না কিনা গিল্লা লাইলেই হক্কানি আলিম হয়, হক্কানি আলিম কোন গাছের গোঠা নয়, পাইলে খাইয়া লাইলেই হক্কানি আলিম হয়, যেই আলেম নিজের দুনিয়াকে বিসর্জন দিতে রাজি থাকেন মানুষকে পরকালের জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার সাথে। আমার দুনিয়ার মুনাফা হইলে হইব না হইলে নাই মানুষকে বাঁচানির কাজ আমার করতেই হবে। এই তিন গুণওয়ালা আলেমকে হক্কানি আলেম বলা হয়। দারুল উলুম দেওবন মাদ্রাসা যে পরিমাণ হক্কানি আলিম তৈরি করেছে এবং দারুল উলুম দেওবন মাদ্রাসার তৈরি করা হক্কানি আলিম বর্তমান সারা বিশ্বে দিনের যে পরিমাণ খেদমত করে যাচ্ছে, ইসলামকে যতটুকু জিন্দা করে রেখেছে আর কোন প্রতিষ্ঠানের দ্বারা বর্তমান দুনিয়াতে ততটুকু আশা করা যায় না, নাই না তুলনামূলক কম, আর কেউ নাই এই যে বলা ভুল হবে, অনেকেই আছে কিন্তু উলামায়ে দেওবন যে পরিমাণ ভূমিকা রেখেছেন এই পরিমাণ আর কেউ নেই, পরিমাণের দিক থেকে উলামায়ে দেওবন বেশি অগ্রাধিকার, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য উলামায়ে দেওবনদের মধ্যে বেশি পাওয়া যায়, ইসলামী শিক্ষার আদর্শ উলামায়ে দেওবন বেশি সংরক্ষণ করে, ইসলামী শিক্ষার উদ্দেশ্য উলামায়ে দেওবন দ্বারা বর্তমান বিশ্বে বেশি হাসিল হচ্ছে, কোন জিনিসের বরকত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লাঠি মুবারকের দাগের বরকত। সুবহানাল্লাহ। এবার আমরা একটু যাচাই করে দেখার বুঝার চেষ্টা করব যে উলামায়ে দেওবন বর্তমান দুনিয়াতে ইসলাম এবং মুসলমানের কি পরিমাণ খেদমত করে যাচ্ছে, উলামায়ে দেওবন বর্তমানে কি পরিমাণ ফাতর ফেটে বেঁধেছেন এটাও দেখার ব্যাপার, উলামায়ে দেওবন নিজেদের পেটে কি পরিমাণ ফাতর বাঁধলেন সেটাও দেখার ব্যাপার, উলামায়ে দেওবন্দের নিজের পেটে পাথর পাতা অবস্থায় বর্তমান বিশ্বের সমস্ত মানুষকে জাহান্নাম থেকে নাজাতের জন্য কি কি কার্যক্রম চালিয়ে যাচ্ছে এগুলি দেখাতে পারে। প্রথমেই আমরা আলোচনা করব উলামায়ে দেওবন নিজেদের পেটে কি পরিমাণ ফাতর বেঁধেছে। পেটে ফাতর বাঁধার মানি হইল রুজি রোজগারের ব্যবস্থা নাই, পেটে ফাতর বাঁধার মানি হইল রুজি রোজগারের ব্যবস্থা নাই। একমাত্র কৌমি মাদ্রাসা ছাড়া বর্তমান দুনিয়াতে যত রকমের শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাপ্রাপ্তদের সরকারি চাকুরি পাওয়ার সম্ভাবনা আছে, কি বলেন আপনারা? সরকারি চাকুরির সম্ভাবনা আছে। একমাত্র উলামায়ে দেওবন্দের অনুসারী কৌমি মাদ্রাসা শিক্ষিতদের যেহেতু সরকারি সমর্থন নাই, সরকারের প্রতিষ্ঠিত নয়, সরকারি সাহায্যে পরিচালিত নয়, কৌম বা জনগণ বা পাবলিকের আর্থিক অনুদানে পরিচালিত, এই জন্য সরকারি সার্টিফিকেট পায় না, চাকরি পাবে কোথায়? সরকারি সার্টিফিকেট আমি পাব না, এই মাদ্রাসায় লেখাপড়া করলে আমি কোন সরকারে কোন চাকরি করতে পারবো না, এবং জীবনের এক অংশ চলে গেল লেখাপড়ায় আর এক অংশ চলে যাবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকিরে, আমি গৃহস্থি করব কবে, আমি ব্যবসা করব কবে, আমি চাকুরি তো নাই, চাকুরি পাওয়ারও সুযোগ নাই, গৃহস্থী করারও সুযোগ নাই, ব্যবসা করারও সুযোগ নাই, কারণ আমার জীবনের প্রথম অংশ গেল লেখাপড়া করতে আর শেষ অংশ চলে যাচ্ছে জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতে। বলেন আমার পেটের ফিকির আছে না পেটে ভাতর বাঁধা? বর্তমান দুনিয়াতে উলামায়ে দেওবন্দের পেটে ভাতর বাঁধা, পেটে ভাতর বেঁধেও কি করছেন? পেটে পাথর বেঁধেও শুধু ভারতের মানুষকে নয়, শুধু বাংলাদেশের মানুষকে নয়, শুধু পাকিস্তানের মানুষকে নয়, শুধু এশিয়ার মানুষকে নয়, সারা বিশ্বের মানুষকে পরকালের শান্তি এবং মুক্তির পথ প্রদর্শনে সবচেয়ে বেশি নিয়োজিত উলামায়ে দেওবন, সবচেয়ে বেশি নিয়োজিত উলামায়ে দেওবন। এই দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রথম শতাব্দীতে কোন সনে প্রতিষ্ঠিত হয়েছিল? 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 1866 খ্রিস্টাব্দ থেকে 1965 খ্রিস্টাব্দ পর্যন্ত এক শতাব্দী, 1965 খ্রিস্টাব্দ পর্যন্ত এক শতাব্দী। এই 100 বছরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পৃথিবীর কোন কোন দেশের ছাত্ররা লেখাপড়া করে আলেম হয়েছে? প্রায় 20টা দেশের ছাত্ররা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী 100 বছরের ভিতরে বর্তমান বিশ্বের প্রায় 20টা দেশের ছাত্ররা সেখানে লেখাপড়া করে আলেম হয়েছে। আলিম হইয়া সবাই ভারতে খেদমত করে না, বিশ্বের দেশে খেদমত করে। দেখেন আপনারা আরেকটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়াতে, যে 20টা দেশের ছাত্ররা লেখাপড়া করে আলিম হইয়া 20টা দেশে ইসলামী খেদমত চালিয়ে দিচ্ছে, এবং কোন খেদমত করতেছে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে, ইনশাআল্লাহ আমরা দেখাবো। দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত আলিমরা পৃথিবীর কোন দেশে কোন খেদমত করে যাচ্ছে। এই 20টা দেশের মধ্যে আমি কয়েকটার নাম বলি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাদ্রাসায় প্রথম শতাব্দীতে যে সমস্ত দেশের ছাত্ররা লেখাপড়া করে আলিম হয়েছে তার মধ্যে 1 নম্বর ভারত, 2 নম্বর পাকিস্তান, 3 নম্বর বাংলাদেশ, 4 নম্বর আফগানিস্তান, 5 নম্বর ইন্দোনেশিয়া, 6 নম্বর ইরান, 7 নম্বর বার্মা, 8 নম্বর সৌদি আরব, 9 নম্বর থাইল্যান্ড, 10 নম্বর দক্ষিণ আফ্রিকা, 11 নম্বর চীন, 12 নম্বর রাশিয়া, 13 নম্বর সাইবেরিয়া, 14 নম্বর ইরাক, 15 নম্বর ফ্রান্স, 16 নম্বর কম্বোডিয়া, 17 নম্বর কুয়েত, 18 নম্বর মালয়েশিয়া, 19 নম্বর নেপাল, 20 নম্বর ইয়ামন। এই সবগুলি দেশের ছাত্ররা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে আলিম হয়েছে বর্তমানে প্রথম শতাব্দী। দ্বিতীয় শতাব্দীতে এর চেয়ে বহুগুণ বেশি দেশের ছাত্ররা এসে আলিম হয়ে যাচ্ছে। যে হিসাব আপনাদেরকে দেওয়া হইল, এটা চলতি শতাব্দী না প্রথম শতাব্দী? প্রথম শতাব্দী। এই প্রথম শতাব্দীতে এই সমস্ত দেশের ছাত্ররা লেখাপড়া করে যারা আলেম হয়েছেন তাদের সর্বমোট সংখ্যা 70,024 জন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে প্রথম শতাব্দীতে সারা বিশ্বের বিভিন্ন দেশের 70,024 জন ছাত্রকে আলেম বানাইছে। দেখান আরেকটা প্রতিষ্ঠান 70,024 জন ছাত্রকে আলেম বানাইছে, দুনিয়ার কোথাও দেখাতে পারবে না। তার মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শতাব্দীতে লেখাপড়া করে যারা বিশ্বের বিভিন্ন দেশের যারা যারা আলেম হয়েছেন তাদের মধ্যে শিক্ষক হয়েছেন 5,888 জন। প্রথম শতাব্দীতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 5,888 জন শিক্ষক তৈরি করেছে। প্রথম শতাব্দীতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বে 1,164 জন লেখক তৈরি করেছে। প্রথম শতাব্দীতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বে 1,784 জন মুফতি তৈরি করেছে। প্রথম শতাব্দীতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বে 1,540 জন মুনাজির তৈরি করেছে। মুনাজারা করনেওয়ালা, বাতিলের সাথে বিতর্ক অনুষ্ঠান করে, বাতিলকে বাতিল এবং হককে হক প্রমাণ করনেওয়ালা তৈরি করেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1,540 জন। প্রথম শতাব্দীতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বে 684 জন সাংবাদিক তৈরি করেছে। প্রথম শতাব্দীতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বে 4,288 জন সুবক্তা তৈরি করেছে। প্রথম শতাব্দীতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বে 288 জন চিকিৎসক তৈরি করেছে। এই সমস্ত উলামায়ে কেরামের মধ্যে যারা দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করে বিশ্বের বিভিন্ন দেশে খেদমত চালিয়ে যাচ্ছেন তাদের কয়েকজনের উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। শুধু প্রথম শতাব্দী, প্রথম শতাব্দীতে যে সমস্ত উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেছেন কিন্তু শিক্ষকতা ইসলামী শিক্ষায় শিক্ষকতা করেছেন অন্য দেশে, তাদের মধ্যে প্রথম কাতারের হলেন আউলাদে রসুল হযরত আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ। ইসলামিক ইনসাইক্লোপিডিয়া নামে একটা ইনসাইক্লোপিডিয়া গ্রন্থ আছে, খুব সম্ভব ব্রিটেন থেকে এটা প্রকাশ করা হয়েছে। ওই ইসলামিক ইনসাইক্লোপিডিয়া গ্রন্থে উল্লেখ আছে হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সদ্দা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বুঝলেন কিনা হুসাইন আহমদ মদনী এবং তার পরিবারের লোকদেরকে আউলাদে রসুল কেন বলা হয়? আউলাদে রসুল মানে রসুলের সন্তান আছে, আউলাদে রসুল মানে রসুলের সন্তান আদি। বুঝে থাকতে বলুন, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলহির পরিবারের সদস্যরা রসুলের সন্তান আদি কিনা? রসুলের সন্তান আদি। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলহির বড় সাহেব দাদার নাম ছিল আল্লামা সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহি আলহি, আসাদ মদনী রহমতুল্লাহি আলহির কৃতি সন্তানের নাম সৈয়দ মাহমুদ মাহমুদ মদনী রহমতুল্লাহ মাহমুদ মদনী দামাত বারাকাত হুম, আল্লামা সৈয়দ মাহমুদ মদনী দামাত বারাকাত হুম বর্তমান ভারতের পার্লামেন্টের মেম্বার। আপনাদের আজকের এই অনুষ্ঠানে আসার কথা ছিল, ওই দেশের রাষ্ট্রীয় কাজের ঝামেলার কারণে তিনি আপনাদের খেদমতে আসতে পারেন। হুজুর আপনাদেরকে অনুষ্ঠানের শুরুতে এই কথাটা বলার চেষ্টা করেছেন যে সৈয়দ মাহমুদ মদনী দামাত বারাকাত হুম আজকের অনুষ্ঠানে আসার কথা ছিল, তিনি যেহেতু পার্লামেন্ট মেম্বার ভারতের এই জন্য সেই দেশের রাষ্ট্রীয় কাজের ঝামেলার কারণে তিনি আজকে এখানে আসতে পারেননি। তাই আপনারা কি উনার প্রতি বা যিনি ব্যবস্থা করেছেন তার প্রতি দুঃখিত হতে পারেন? আমি আশা করি আপনারা দুঃখিত হবেন না, বরং আমরা জীবনে তাদের এই পরিবারের যাদেরকে যখনই দেখতে পেরেছি আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহের টাটকা রক্ত দেখতে পেরেছি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীরের পবিত্র রক্ত মুবারকের ধারা দেখতে পেরেছি। অপেক্ষায় দেখুন, শুধু দেখতে পারলে অসৌভাগ্য। ইনশাআল্লাহ তিনি দুই এক মাসের ভিতরে আসবেন বলে কথা দিয়েছেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। এই হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত, দারুল উলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর সর্বপ্রথম মহাপরিচালক, সর্বপ্রথম মুহতামিম বা প্রিন্সিপাল নিযুক্ত করা হয়েছিল যাকে, তিনি ছিলেন তৎকালীন ভারতের বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ সৈয়দ আবিদ হুসাইন রহমতুল্লাহ। দারুল উলুম দেওবন মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল ছিলেন সৈয়দ আবিদ হুসাইন রহমতুল্লাহ। দারুল উলুম দেওবন মাদ্রাসার প্রথম শিক্ষক নিযুক্ত করা হয়েছিল মোল্লা মাহমুদ রহমতুল্লাহ। দারুল উলুম দেওবন মাদ্রাসায় পড়াবার জন্য সর্বপ্রথম ছাত্র ভর্তি করা হয়েছিল মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ। মাহমুদ হাসান দেওবন্দী ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, আর মাহমুদ হাসান দেওবন্দীর কৃতি ছাত্র হলেন হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ। সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, আমার কথা বুঝে থাকতে বলুন, লেখাপড়া করেছেন কোথায়? ইন্ডিয়ার দেওবন্দ মাদ্রাসা। সেখানে লেখাপড়া সমাপ্ত করার পরে তার পূর্বপুরুষত মদিনায় তিনি চলে গেলেন সেখানে। সেখানে যাওয়ার পরে মদিনা শরীফের মসজিদে বসে 17 বৎসর পর্যন্ত আরব দেশের আলেমগণকে হাদিস শিক্ষা দিয়েছে। তাহলে দারুল উলুম উলামায়ে দেওবন্দের অবদান প্রথম পর্যায়ে কোথা থেকে কোথা পর্যন্ত গেল? বর্তমানে কিছু অল্পশিক্ষিত অল্পবিদ্যা ভয়ঙ্করের আবির্ভাব হয়েছে আমাদের সমাজে। এইগুলির কয় অল্পবিদ্যা ভয়ঙ্কর, যারা বলে এশিয়াতে কোনো আলেম নাই, এশিয়া উপমহাদেশে কোরআন বুঝার মতো কেউ নাই, এশিয়া উপমহাদেশে হাদিস বুঝার মতো কেউ নাই, কোথায় আছে? মিডিল ইস্টে। তোমার মিডিল ইস্টের বর্তমান আলিমের বাবারা দারুল উলুম দেওবন্দের ছাত্র, হুসাইন আহমদের ছাত্র। সুতরাং এদেরকে অল্পবিদ্যা ভয়ঙ্কর ছাড়া আর কিছু বলা চলে না। যারা বলে ভারতে কোনো আলেম নাই, ভারতে কোরআন বুঝার মতো কেউ নাই, ভারতে হাদিস বুঝার মতো কেউ নাই, এদেরকে শুধু অল্পবিদ্যা ভয়ঙ্কর ছাড়া আর বলার মতো কিছু নাই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কৃতি ছাত্র একজন মাত্র উলামায়ে দেওবন্দের একজন আলিম হলেন আউলাদে রসুল হযরত আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী। তার পূর্বপুরুষরা ছিলেন মদিনার বাসিন্দা, তিনি পরবর্তীতে তিনি ভারতের বাসিন্দা হওয়ার কারণে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় শিক্ষাপ্রাপ্ত করেছেন, শিক্ষা লেখাপড়া করেছেন, কিন্তু এখানে লেখাপড়া সমাপ্ত করার পরে তিনি আবার তার পূর্বপুরুষের ওই আদিবাসিন্দায় আদিবসতে চলে গেছিলেন। সেখানে যাওয়ার পরে মসজিদে নববীতে মদিনা শরীফের মসজিদে বসে 17 বৎসর পর্যন্ত একাধারে ধারাবাহিকভাবে ভারতের আলেমদেরকে হাদিস শিক্ষাদান করেছে। মিডিল ইস্টের আর আরবের আলেমরা হল ছাত্র, আর উলামায়ে দেওবন্দের একজন আলেম হলেন মাত্র উস্তাদ। একজন দেওবন্দি আলেম ওস্তাদ আর আরবের অগণিত অসংখ্য আলেমরা উলামায়ে দেওবন্দের একজন আলিমের ছাত্র। এই সমস্ত ইতিহাস যারা জানে না, এরাই এই আজে বাজে গুজব ছড়ায় যে ভারতে কোনো আলিম নাই, এশিয়াতে কোনো আলিম নাই, বাংলাদেশে কোনো আলিম নাই, পাকিস্তানে কোনো আলিম নাই। আসল ঘটনাটা কি, সেটা গল্প বলি শুনেন। এক মুর্গা মুর্গা সন্ধ্যাবেলায় আদার করতে করতে একটু পাহাড়ের কাছে কিছু একটু জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে আদার করতে করতে সন্ধ্যা গনাইয়া গেল। মুর্গার অভ্যাস হইল সন্ধ্যা গনাইয়া গেলে যতই মজার আদার থাকুক আদার করা বন্ধ করে দেয়। আদার করা বন্ধ করিয়া হয়তো গড়ের দিকে ছুটে, আর গড়ে যাইবার রাস্তা তখন না ভাইলে কোন গাছের ডালে উঠে, গাছের ডালে উঠে বাং দেয়। আমাদের বাংলাদেশি ভাষায় কয় বাং দেওয়া, কি বলেন? হ্যাঁ, ডাক দেয়। এই মুর্গাটা ওই জঙ্গলে একটা গাছের ডালে উঠে ডাক দিল। মুর্গার ডাক শুনে আশপাশের কয়েকটা শিয়াল দৌড়ে আসলো। আইসা দেখে যার ডাক শুনে এসেছিল সে তো নাগালের বাইরে। শিয়ালেরা বলে, ও মুয়াজ্জিন সাহেব, আপনি আজান শুনলে আমরা আসলাম নামাজ পড়তে, গাছের ডালে তো নামাজ হবে না, নামিয়ে আসেন নামাজটা পড়ি। কি বলেন? নামাজের জন্যই বলে না, মতলব খারাপ। এইবারে কথা সত্য, মতলব খারাপ। মুর্গার অবস্থা বেগতিক দেখে বলে কি, খুব ভালো কাজ করছেন আপনারা, আমার আজান শুনে নামাজ পড়তে আসেন, খুব ভালো। তো আমি আপনারা হইলেন মুসল্লি আর আমি হইলাম মুয়াজ্জিন। ইমাম সাহেব এখনো আসে নাই, ইমাম সাহেব আসুক। আমি একটু পরে সেখানে বাঘ আসতেছিল, বাঘের ছায়া দেখেই শিয়ালের ফল দৌড় দিল। এইবার মুয়াজ্জিন সাহেব মুসল্লিরা জিজ্ঞাসা করে, আপনারা চলে যাচ্ছেন কেন? ইমাম সাহেব চলে আসছে তো, এখনই জমা হয়ে যাবে। বলে, আমাদের উজু চলে গেছে, আমরা উজু করতে যাই। যে সমস্ত লোক এরা বলে ভারতে কোনো আলেম নাই, এরা হইল ওই শিয়ালের মতো। আর যাদের কাছে গিয়া বলে ভারতে কোনো আলেম নাই, এরা হইল মুর্গার মতো। আর উলামায়ে দেওবন হইলেন বাঘের মতো। উলামায়ে দেওবন বাঘের মতো, বাঘের চেহারা দেখছো না, এই কারণে আলেম নাই কও। সামনে যাও দেখবা আলেম কারে কয়। তুমি কোন দেশে লেখাপড়া করে আলেম হইছ? মিডিল ইস্টের আলেমরা উলামায়ে দেওবনদের কাছে লেখাপড়া করে আলেম হয়েছে। সুতরাং যারা বলে উপমহাদেশে কোনো আলেম নাই, এরা শিয়ালের মতো। আর যে সমস্ত লোকদের কাছে বলে এরা হইল মুর্গার মতো, আর উলামায়ে দেওবন হইলে বাঘের মতো, এরা দেখলে ওদেরকে পাওয়া যাবে না। কাজী এদেরকে বলবেন আমাদের কাছে নয়, মুসল্লির দল মুয়াজ্জিনের কাছে আসছো কেন? বাঘের কাছে যাও, ইমামের কাছে যাও। উলামায়ে দেওবন্দের একজন আলেমের উদাহরণ, যিনি আরব দেশের আলেমদেরকে হাদিস শিক্ষা দান করেছেন। দ্বিতীয় নম্বর উলামায়ে দেওবন্দের একজন আলেমের নাম ছিল মৌলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ। ইনি মক্কা শরীফে মাদ্রাসায়ে সৌলতিয়া নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরব দেশের লোকদেরকে আলিম বানিয়েছেন। মৌলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলহী উলামায়ে দেওবন্দের একজন দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কোথায়? মক্কা শরীফে। ওই মাদ্রাসায় ভারতের লোকদেরকে আলেম বানাইছে না আরবের লোকদেরকে আলেম বানাইছে? তাহলে আবার পাওয়া গেল আরবের লোকরা আলেম হয়েছে দেওবন্দের আলেমের কাছে লেখাপড়া করার মধ্যে। তিন নম্বর মৌলানা সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলহী, মৌলানা সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলহী মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলহী আপন ভাই, মৌলানা সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলহী মৌলানা হুসাইন আহমদ রহমতুল্লাহ আপন ভাই, তিনি মক্কা শরীফে উলুমে শরিয়া নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া সেখানকার ছাত্রদেরকে আলিম বানাইছে। কত নম্বর উদাহরণ গেল? চার নম্বর, বর্তমান ইংল্যান্ডে যতগুলি মাদ্রাসা আছে আলেম তৈরি হওয়ার মতো, আপনারা যান যাচাই করে দেখেন, আমি প্রতি বছর যাই, বর্তমান ইংল্যান্ডে যতগুলি মাদ্রাসা আছে আলেম তৈরি হওয়ার মতো সবগুলি মাদ্রাসার প্রতিষ্ঠা এবং পরিচালনা উলামায়ে দেওবন করে যাচ্ছে। পাঁচ নম্বর, আপনাদের এই দেশ একটু চুপ করে দেখুন, আপনাদের এই দেশে যতগুলি মাদ্রাসা আছে আলেম তৈরি হওয়ার মতো সবগুলি মাদ্রাসার প্রতিষ্ঠা এবং পরিচালনা উলামায়ে দেওবন কৌমি মাদ্রাসায় পড়নেওয়ালা আলেমগণের দ্বারা পরিচালিত হচ্ছে। তাহলে উলামায়ে দেওবন্দের অবদান শুধু ভারতে সীমাবদ্ধ রইল না, মিডিল ইস্ট, ইউরোপ, এশিয়া সহ সারা বিশ্বে প্রসারিত হইল। এরপরে ছয় নম্বর সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় যতগুলি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে এবং পৃথিবীর বিখ্যাত উলামায়ে কেরাম তৈরি হচ্ছেন, সবগুলি মাদ্রাসার প্রতিষ্ঠা এবং পরিচালনা উলামায়ে দেওবন্দের মাধ্যমে হচ্ছে। তাহলে ইংল্যান্ডেও ইলমি দ্বীনের খেদমত চলছে উলামায়ে দেওবন্দের দ্বারা, ইউএসএতেও ইলমি দ্বীনের খেদমত চলছে উলামায়ে দেওবন্দের দ্বারা, সাউথ আফ্রিকায় ইলমি দ্বীনের খেদমত চলছে উলামায়ে দেওবন্দের দ্বারা, কানাডায় যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যত মাদ্রাসায় হাদিস তফসির, কানাডার প্রতিষ্ঠিত যত মাদ্রাসায় হাদিস তফসির শিক্ষার ব্যবস্থা আছে, সবগুলি মাদ্রাসা উলামায়ে দেওবন্দের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত। আমরা কথাগুলি বুঝে থাকলে কি বুঝলাম এতক্ষণে, যে উলামায়ে দেওবন্দের অবদান কোথায় সীমিত না সারা বিশ্বে ব্যাপৃত, সারা বিশ্বে ব্যাপৃত গেল ইলমি দ্বীনের খেদমতে। এবার আছেন দাওয়াত ও তবলিগের খেদমতে, দাওয়াতের খেদমতে সারা বিশ্বে, সারা বিশ্বের ছড়াইয়া ছিটাইয়া থাকা বিভিন্ন দেশের মুসলমানদেরকে সহি তরিকায় দ্বীনের দাওয়াত দেওয়ার কাজ বিক্ষিপ্তভাবে যারা করেন, এরা হইলেন হক্কানি উলামায়ে কেরাম। হবিগঞ্জের মুয়াদ্দিস সাহেব হুজুর আসেন কিনা আপনাদের এলাকায়? উলামায়ে দেওবন্দের অনুসারী শুধু আপনাদের এলাকায় নয়, বিভিন্ন দেশে তিনি এই খেদমত করে যাচ্ছেন, আরো আরো অনেক বহু উলামায়ে কেরাম তারা ব্যক্তিগত বা পর্যায়ে করছেন। কিন্তু উলামায়ে দেওবন্দের মধ্যে একজনের নাম ছিল হজরত ইলিয়াস রহমতুল্লাহ। হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের কৃতি ছাত্রদের একজন ছাত্র। কতজন ছাত্র? একজন ছাত্র। সারা বিশ্ব জুড়ে, শুধু মুসলিম দেশে না, সমস্ত দেশে, এই দেশটা মুসলিম, ব্রিটেন মুসলিম, ব্রিটেনে গিয়া দেখেন তিনটা তবলিগি মরকজ আছে। আপনাদের এই দেশে কতটা তবলিগি মরকজ আছে আমি জানি না। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বের প্রায় সবগুলি মুসলিম অমুসলিম নির্বিশেষে সবগুলি দেশে যে দাওয়াত ও তবলিগের ব্যবস্থা চালু করেছেন, এর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ইমান আমল কলিমা কালাম দোয়া দুরুদ সূরা কেরাত উযুগুসল পাকনাবাদ সহি হচ্ছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা وأجر من عمل بها ومن سن سنة سيئة فعليه وزرها ووزر من عمل بها أو كما قال عليه الصلاة والسلام جيلو ইসলামের কোন কাজ চালু হওয়ার জন্য নয়া একটা ব্যবস্থা করে দিল। কাজ নয়া না ব্যবস্থা নয়া? এই কথাটা, এই কথাটা বুঝতে না পারে অনেকে, বিদাত রে কয় সুন্নত, সুন্নত রে কয় বিদাত, নামাজের কাতার সুজা করা এটা কাজ নয়া নয়, কাজ ফুরান। আল্লাহ রাসূল নিজে নামাজের কাতার সুদা করেছেন, সাহাবায়ে কেরাম নামাজের জমাতে কাতার সুদা করেছেন, ১৪০০ বছরের উলামায়ে কেরাম সবাই নামাজে কাতার সুদা করার কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন নামাজের কাতার সুদা করো, নামাজের কাতার সুদা করলে নামাজ পরিপূর্ণ হবে, নামাজের কাতার সুদা না করলে নামাজ অপূর্ণ থাকবে। তাহলে নামাজের কাতার সুদা করাটা নয়া কাজ না ইসলামের পুরাতন কাজ? কিন্তু আল্লাহ রাসূল কাতার সুদা করার যে সিস্টেম বলে দিছেন, বর্তমান দুনিয়ার উম্মত সেই সিস্টেম ভুলে গেছে। রাসূল বলেন কাঁধে কাঁধে বরাবর করে কাতার সুজা করো। কিসে কিসে বরাবর করে? কাঁধে কাঁধে বরাবর করে কাতার সুজা করো, পায়ে পায়ে বরাবর করে কাতার সুজা করো। আগে বলেছেন কাঁধের কথা, পরে বলেছেন পায়ের কথা। হাদিস বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন কাঁধে কাঁধে বরাবর করে কাতার সুজা করো, পায়ে পায়ে বরাবর করে কাতার সুজা করো। আগে পা না আগে কাঁধ? বরাবর করতে আপনি কি বুঝেন? বরাবর করতে যদি বুঝেন লাগাইয়া দেওয়া, তাহলে আপনার ডান পাশের লোকের কাঁধের সাথে যদি আপনার কাঁধ লাগাইয়া রাখেন, আপনার বাম পাশের লোকের কাঁধের সাথে যদি আপনার বাম কাঁধ লাগাইয়া রাখেন, তাহলে ঠ্যাং দুইটা কি পরিমাণ সরাইতে পারবেন, কি পরিমাণ সরানির জায়গা থাকবে? আর যদি বলেন যে না কাঁধে কাঁধে লাগানির কথা না বরাবর করার কথা, কাদের বেলায় বরাবর শিখলা, পায়ের বেলায় লাগানি শিখলা কোথায়? রসুলের হাদিসের দুহাই দিয়া আহলে হাদিস নাম ধারণ করিয়া কি পরিমাণ হাদিসের অপেক্ষা এই সমাজে চলছে চিন্তা করে দেখো। আমি বলতেছিলাম নামাজে কাতার সুজা করা নূতন কাজ না ইসলামের পুরাতন কাজ? বর্তমান সমাজের উম্মত কাতার সুজা করার যে সিস্টেম রসুল শিক্ষা দিয়েছিলেন সেই সিস্টেম ধরে রেখেছে না অধিকাংশরাই ভুলে গেছে? যারা ভুলে গেছে এখন এদেরকে কি করা যায়, ওই মসজিদে সুজা করে রেখা টেনে দেওয়া হয়, ডাক দেওয়া হয়, বলেন এই দাগটা কি পুরাতন না নতুন? কাজ নতুন না ব্যবস্থা নতুন? ইসলামের নামে কাজ নতুন হইলে বেদাত হয়, ইসলামের নামে কাজ নতুন হইলে বেদাত হয়, ইসলামের পুরাতন কাজ পালন করার ব্যবস্থা নতুন হইলে বেদাত নয়, বরং আল্লাহ রসুল বলেন ইসলামের পুরাতন কাজ চালু করার জন্য নয়া ব্যবস্থা যে করবে সেই ব্যবস্থা মতে যতজনে ইসলামের এই কাজ করবে সকলে মিলে যে পরিমাণ সব ব্যবস্থাকারী একা পাবে সেই পরিমাণ। সুতরাং মসজিদে কাতার সুজা করার জন্য দাগের ব্যবস্থা যারা করলেন এই ব্যবস্থার কারণে যত মুসল্লি কাতার সুজা করবে সবে মিলে যে পরিমাণ সব ব্যবস্থাকারী একা পাবে সেই পরিমাণ সব। এই হাদিসটা বুঝলে এবার আসেন ইলিয়াস রহমতুল্লাহ কি করলেন। ইলিয়াস রহমতুল্লাহ আলহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত একজন মাত্র আলেম সারা বিশ্বে যে তবলিগী জমাতের সিস্টেম চালু করলেন, কাজ নতুন না সিস্টেম নতুন? বেদাত কারে কয় বেদাত? সিস্টেম নতুন দে বেদাত কয় না ইসলামের নামে কাজ নতুন দে বেদাত কয়? সহি মুসলিম শরীফের এক হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন আল কাজ্জাবুন ইয়াতুনাকুম বি আহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইউফতিনুন। সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন আখিরি জমানায় মিথ্যাবাদী দাজ্জালের দল বাহির হবে। একটা দজ্জাল বাহির হবে বলছেন রসুল, না দজ্জালের দল। দজ্জালের দজ্জালের শব্দটা যত হাদিসে উল্লেখ করেছেন রসুল সবগুলি হাদিসকে সামনে নিলে দেখা যায় দজ্জাল তিন প্রকার। একটা দজ্জাল হলো খুদা দাবিদার দজ্জাল, তার এক চক্ষু অন্ধ থাকবে, এটাকে কানা দজ্জাল বলে, কি আমাদের আগে বাহির হবে। এটা একটা দজ্জাল, এটা কি হওয়ার দাবিদার? খুদা হওয়ার দাবিদার, এক চক্ষু অন্ধ থাকবে, এই জন্য তার নাম কানা দজ্জাল, আসবে কখন কি আমাদের রাখে। দ্বিতীয় প্রকার দজ্জাল সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, এটা হল তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াযামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে এরা হবে সবাই হবে মিথ্যাবাদী দজ্জাল। এটা কি খুদা খুদা খুদা হওয়ার দাবিদার দজ্জাল, নবী হওয়ার দাবিদার দজ্জাল? ডাইরেক্ট নবী হওয়ার দাবিদার দজ্জাল, দ্বিতীয় শ্রেণীর দজ্জাল। একটা দজ্জাল না একদল দজ্জাল? একদল দজ্জাল। কারণ আমার আবির্ভাবের পরে যারা নবী হওয়ার দাবি করবে এরা মিথ্যাবাদী দজ্জাল হবে কেন? রাসুল বলেন আনা খাতামুন নবিয়্যিন, আল্লাহ আমাকে কোরআনে খাতামান নবিয়্যিন বলেছেন, ওয়া লা নাবিয়্যা বাদি। খাতামুন নবিয়্যিনের মর্ম হলো যার পরে আর কেউ নবী হবে না, এই কারণে আমার পরে যারাই নবী হওয়ার দাবি করবে এরাই সবাই হবে মিথ্যাবাদী দজ্জাল। এবার মুসলিম শরীফের হাদিস যেখানে আল্লাহ রাসুল বলেন সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনাল কাযযাবুনা ইয়াতুনাকুম বি আহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইউফতিনুন। আখিরি জামানায় অসংখ্য অগণিত দজ্জালের দল বাহির হবে। দ্বিতীয় প্রথম শ্রেণীর দজ্জাল হবে একটা, দ্বিতীয় শ্রেণীর প্রসিদ্ধ দজ্জাল হবে এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন 30টা, আর তৃতীয় শ্রেণীর দজ্জাল হবে অসংখ্য অগণিত। তাহলে সবগুলি হাদিসে মিলাইয়া দজ্জাল কত প্রকার? প্রথম প্রকার খুদা হওয়ার দাবিদার দজ্জাল সংখ্যা, দ্বিতীয় শ্রেণী নবী হওয়ার দাবিদার দজ্জাল প্রসিদ্ধ কতটা? 30টা। তৃতীয় শ্রেণীর দাবিদার হইল দজ্জাল সরাসরি নবী হওয়ার দাবিদার নয়, ডাইরেক্ট নবী হওয়ার দাবিদার নয়, ইনডাইরেক্ট নবী হওয়ার দাবিদার। ইনডাইরেক্ট নবী হওয়ার দাবিদার কারা? আল্লাহ রসুল বলেন যেই কথা ইসলামী কথা ছিল না এমন কথা ইসলামী কথা বলে চালাইয়া দিবে। এটা হইল এদের আরেক নাম হইল বেদাতি। মুফাসসিরিন কারাম তাফসীরের কিতাবে লিখেছেন যারা বেদাত করে, যারা ইসলামের নামে নয়া কথা বাইর করে, এরা বুঝাতে চায় এই কথা রসুল বেশি বুঝতে পারেননি, আমি রসুল থেকে বেশি বুঝতে পারি। এরা ইনডাইরেক্ট নবী হওয়ার দাবিদার, ইনডাইরেক্ট নবী হওয়ার দাবিদার যারা এদেরকেই বেদাতি বলা হয়। মুসলিম শরীফের হাদিসে এই সমস্ত বেদাতিদের কথা বলা হয়েছে। ইসলামের নামে নয়া নয়া কথা যারা বাহির করবে এরা হবে তৃতীয় শ্রেণীর মিথ্যাবাদী দজ্জাল। এই দজ্জালের খপ্পর থেকে তোমাদের ঈমান আমল হেফাজত করার ব্যবস্থা কি? আল্লাহ রাসূল বলেন ইয়াকুম ওয়া ইয়াহুম, এদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তোমরা এদের কাছে যেও না। কিন্তু আমাদের সমাজের অনেক মুসলমান ইসলাম শিখার জন্য যে ইসলাম বলে তার কাছে যায়, ইসলাম শিখার জন্য যে ইসলাম বলে তার কাছে যায়। এটা অতি সরলতা, সরলতা ভালো, অতি সরলতা ভালো নয়। কি বলেন, গরল হওয়া ভালো না সরল হওয়া ভালো? সরল, অতি সরল ভালো? অতি সরল হওয়ার পরিণতি কি? যে যার কাছে পিওর ইসলাম নাই, যার কাছে বেদাত আছে, যে ইসলামের নামে নয়া কথা বলে সে বেদাতি, রসুলের ভাষায় সে দাজ্জাল, তার কাছে ও ইসলাম বলার কারণে আপনি অতি সরল হওয়ার কারণে তার কাছে যাচ্ছেন ইসলাম শিখার জন্য। মুসলিম শরীফের হাদিস সাবধান, এই সমস্ত বেদাতি মিথ্যাবাদী দজ্জালদের কাছে ইসলাম শিখতে যায় না। এদের কাছে ইসলাম নাই, এদের কাছে ইসলামের নামে অন্য কিছু আছে, এদেরকেও তোমাদের কাছে আসতে দিও না, তোমরাও এদের কাছে যায় না যদি বেদাত থেকে বাঁচতে চাও। আশা করি আপনারা এখন বেদাত কোনটা আর কোনটা বেদাত নয় ক্লিয়ারলি বুঝতে পারছেন। ইসলামের নামে নয়া কথা বের করলে তার নাম, আর ইসলামের পুরাতন বিদাত, পুরাতন ইসলামের পুরাতন বিধান পালন করার জন্য নয়া ব্যবস্থার নাম বেদাত নয়। মসজিদে জমাতের নামাজে কাতার সুজা করা ইসলামের কাজ, পুরাতন কাজ। কাতার সুজা করার যে সিস্টেম রসুল শিক্ষা দিয়েছিলেন, বর্তমান মুসল্লিদের অধিকাংশরা তা ভুলে গেছে নাকি বলেন? এখন এদেরকে কি করা যায়, এদের জন্য নয়া একটা সিস্টেম করা হয়েছে, ডাক দেওয়া। বলেন ডাকটা ইসলামের কাজ না ইসলামের কাজের সহায়ক ব্যবস্থা? ব্যবস্থা নয়া হইলে বিদাত হয় না, মূল কাজ নয়া বের করলে বিদাত হয়। কথা বুঝলেন কিনা দেখুন। এবার আসেনি হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলীর ব্যাপার। বা উলামায়ে দেওবন্দের মধ্যে একজন আলিমের নাম হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলী। ইলিয়াস রহমতুল্লাহ আলহী দেখলেন কিছু মানুষ মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করে আলেম হয়, হক্কানি উলামায়ে কেরাম তৈরি হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, এলিমের সাথে সাথে আমল করে, ঈমান আকীদা সহিরাকে মানুষকে দাওয়াত দেয়। কিন্তু সমাজের বহু মানুষ সংসারের ঝামেলার কারণে, কৃষিকাজের কারণে, ব্যবসার কারণে, দোকানদারির কারণে, চাকরির কারণে, বিবি বাচ্চার ঝামেলার কারণে না যাইতে পারে কোনো মাদ্রাসায় লেখাপড়া করার জন্য, না যাইতে পারে কোনো আলিমের কাছে নিজের দিন শিক্ষা করার জন্য। এরা আসতে পারবে না, আমাদের এদের কাছে যেতে হবে। এরা যেহেতু আমাদের কাছে আসতে পারে না, আমাদের যেতে হবে এদের কাছে। এরাও আল্লাহর বান্দা, এরাও নবীর উম্মত, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে। এই চিন্তাধারায় উলামায়ে দেওবন্দের একজন মাত্র আলিম ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্ব জুড়ে যে তবলিগী জমাতের ব্যবস্থা করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যারা মাদ্রাসায় আসার সুযোগ ছিল না, আলিমের কাছে যাওয়ার সুযোগ ছিল না, কলেমা কালাম দুরুস্ত করার ব্যবস্থা ছিল না, একমাত্র তবলিগী জমাতের ব্যবস্থার মাধ্যমে কলেমা কালাম দুরুস্ত করছে, উযু গোসল শিখতেছে, নামাজ বন্দেগী শিখতেছে, নেক আমল করতেছে ইলিয়াস রহমতুল্লাহ আলী ব্যবস্থার দ্বারা। সুতরাং যত লক্ষ কোটি মুসলমান নিজের ইমান আমল সংশোধন করলো, তারা সবে মিলে পাবে আল্লাহর কাছে যে পরিমাণ সওয়াব, একা ইলিয়াস রহমতুল্লাহ আলী পাবেন সেই পরিমাণ। এমন একটা ইলিয়াস বর্তমান দুনিয়ার আর কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? একটা ইলিয়াস, আর কোন প্রতিষ্ঠান পারে নাই? একমাত্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পেরেছে। আমার আগাগোড়া কথা বুঝে থাকলে বলুন কোন জিনিসের বরকত? মুহাম্মদ রাসূলুল্লাহ সুমের লাঠি মুবারকের দাগের বরকত। এবার আমরা দেখব একটু যাচাই করে উলামায়ে দেওবন্দ কুরআন হাদিস তফসির কিতাবাদি লেখার কি পরিমাণ খেদমত করেছেন। আমি আমার জীবনে তফসিরের যত কিতাব গাঁঠাগাঁঠি করার সুযোগ পেয়েছি, এর মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কৃতি সন্তান হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর লেখা বয়ানুল কুরআনের বৈশিষ্ট্য আলাদা। তফসিরে বয়ানুল কুরআনের পার্শ্বটিকায় তিনি এলমে মারিফতের কোন মাসআলাটা কুরআনের কোন আয়াতের দ্বারা কিভাবে প্রমাণিত হল সবিস্তারে বলে দিয়েছেন। আমার জীবনে এইরকম দ্বিতীয় একটা তফসিরের কিতাব পাইলাম না যে তফসিরের কিতাবে মারিফতের সকল কথা কোরআনের কোন আয়াতের দ্বারা প্রমাণিত হল একত্র করে দিয়েছে। তফসিরের এক কিতাবে মারিফতের এক কথা পাওয়া যায়, আরেকটা পাওয়া যায় না, আরেক কিতাবে গিয়ে আরেকটা পাওয়া যায়, আরেকটা পাওয়া যায় না, আরেক কিতাবে গিয়ে আরেকটা পাওয়া যায়, আরেকটা পাওয়া যায় না। তানবী রহমতুল্লাহ আলহির বয়ানুল কোরআনের পার্শ্বটিকায় এলমে মারিফতের সবগুলি কথা পাওয়া যায় যা কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলহিকে একজন লোকে জিজ্ঞাসা করেছিল যে মারিফত শিখার জন্য, মারিফত শিখার জন্য পীরের কাছে মুরিদ হওয়া কি ফরজ? তা নবী রহমতুল্লাহি আলাইহি বলেন, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ নয়, তোমার আত্মাটাকে গুনাহ থেকে পবিত্র করা ফরজ। তুমি তোমার বুকে হাত দিয়া বলো আল্লাহওয়ালার দরবারে না গিয়া তোমার আত্মাটাকে গুনাহ থেকে নিজে নিজে পবিত্র করতে পারো কিনা। এটার উদাহরণ ধরুন এরকম, আপনাদের মসজিদে উযু করার জন্য একটা হাউজ আছে, এই হাউজ ছাড়া উযু করার আর কোন ব্যবস্থা এখানে নাই। এখন যত মুসল্লি আসে নামাজ পড়তে, সমস্ত মুসল্লি উযু করে কোথায়? আরেকটা লোকে বলে হাউজে উযু করা কি ফরজ? এই লোকের যেই জবাব, যে কয় পীরের কাছে মুরিদ হওয়া কি ফরজ, তারও সেই জবাব। যেখানে হাউজ ছাড়া আর উযু করার কোন ব্যবস্থা নাই, সেখানে হাউজে উযু করাই ফরজ। ঠিক তেমনি ভাবে যেখানে আল্লাহওয়ালা বুজুর্গ কামিল পীরের কাছে মুরিদ না হইয়া আত্মা পবিত্র করার ব্যবস্থা নাই, সেখানে কামিল পীরের কাছে মুরিদ হওয়াই ফরজ। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভি রহমতুল্লাহি আলাইহিকে একজন মাওলানা সাহেব প্রশ্ন করেছিল, হুজুর আমি কোরআন পড়ছি, হাদিস পড়ছি, হালাল জানি, আরাম জানি, আমি নিজে নিজে আত্মা পবিত্র করে নেব, আল্লাহর মারিফত হাসিল করে নেব, আমি আবার পীরের কাছে মুরিদ হতে যাব কেন? হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভি রহমতুল্লাহি আলাইহি বলেন, আত্মা পবিত্রকরণের যে নির্দেশগুলি আল্লাহ কোরআনের আয়াতে দিয়েছেন, এই নির্দেশগুলিতে বলেছেন ইউজাক্কি ইউজাক্কিহিম। এই ইউজাক্কি সেগাটা বাবে লাজিমের না, বাবে মুতাদ্দি। প্রশ্নকারী যেহেতু আলেম ছিল, এই জন্য থানবী এমন পদ্ধতিতে জবাব দিয়েছেন যে মৌলবী স্যার আর কেউ বুঝতো না কি মাইক দিছে। তিনি বলেন ইউজাক্কি বাবে লাজিমের সেগা না বাবে মুতাদ্দি সেগা। আপনাদের বোঝার জন্য বলছি, থানবীর জবাবের সারমর্ম হইল আল্লাহ বলছেন আত্মা পবিত্র করাও, আত্মা পবিত্র করাও, পবিত্র আত্মাওয়ালার দ্বারা নিজের আত্মা পবিত্র করাইতে হয়, নিজে নিজে করার ব্যাপার নয়। এখন বুঝলেন কিনা আপনারা, আত্মা নিজে নিজে পবিত্র করা যায় না, পবিত্র আত্মার দ্বারা করাইতে হয়। আত্মা পবিত্র করানির কথা আল্লাহ কোরআনে বলেছেন, নিজে নিজে করণের কথা বলেননি। কেউ নিজে নিজে আত্মা পবিত্র করতে পারে না পবিত্র আত্মাওয়ালার দ্বারা ছাড়া। এই আত্মা পবিত্রকরণ সিস্টেমের নাম ফিরমুরিদি, এই এলেমের নাম এলমে মারিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য অগণিত আয়াতে মারিফতের বিস্তারিত বিবরণ দিয়েছেন, কিন্তু কোন তফসিরে কিতাবে আমি একত্রে পাইনি। একমাত্র উলামায়ে দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তফসিরে বয়ানুল কোরআনে মারিফতের সবগুলি মাসালা একত্র করে দিয়েছেন থানভী রহমতুল্লাহ। এই বয়ানুল কোরআনের এই হাসিয়া পরে সারা বিশ্বের অসংখ্য অগণিত মুসলমান মারিফত শিখতেছে, আত্মা পবিত্র করতেছে, নিজের মন থেকে গুনার ময়লা দূর করতেছে। তাহলে উলামায়ে দেওবন্দের অবদান কোথায় সীমিত? সারা বিশ্বে ব্যাপৃত। উলামায়ে দেওবন্দের মধ্যে যে সমস্ত উলামায়ে কেরাম কিতাব লেখার খেদমত করেছেন, এর মধ্যে কোরআন শরীফের তর্জমা ব্যাখ্যা তফসির যে সমস্ত উলামায়ে দেওবন্দ প্রথম শতাব্দীতে করেছেন, এরা প্রথম শতাব্দীর উলামায়ে দেওবন্দ তর্জমা এবং তফসিরের কিতাব লিখেছেন সর্বমোট 27টা। প্রথম শতাব্দীর উলামায়ে দেওবন্দ তর্জমা এবং তফসিরের কিতাব লিখেছেন সর্বমোট কতটা? 27টা তফসিরের কিতাব লিখেছে আর কোন প্রতিষ্ঠানের আলেমরা বলেন? আছে দুনিয়াতে আর একটা দ্বিতীয় প্রতিষ্ঠান, 27টা তফসিরের কিতাব লিখেছে এক প্রতিষ্ঠানের শিক্ষাপ্রাপ্ত আলেমরা, দুনিয়ার আর কোথাও পাবেন না একমাত্র দারুল উলুম দেওবন্দ ছাড়া। হাদিস এবং হাদিসের ব্যাখ্যা সম্বলিত কিতাব, হাদিস এবং হাদিসের ব্যাখ্যা সম্বলিত কিতাব প্রথম শতাব্দীর উলামায়ে দেওবন্দে লিখেছেন সর্বমোট 40টা। 40টা হাদিসের ব্যাখ্যার কিতাব লিখেছেন উলামায়ে দেওবন্দ প্রথম শতাব্দীর উলামায়ে দেওবন্দ। দ্বিতীয় শতাব্দীতে আরো অনেক বহু লেখা হয়েছে। যে সমস্ত হাদিসের ব্যাখ্যা লিখেছেন উলামায়ে দেওবন্দ, এর মধ্যে এক দুইটা হাদিসের ব্যাখ্যার কথা বলি। আলা উস সুনান নামে একটা হাদিসের কিতাব আছে, লিখেছেন আল্লামা সিদ্দিক আহমদ উসমানী রহমতুল্লাহ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত। এই এলা উস সুনান কিতাবের মধ্যে সিদ্দিক আহমদ উসমানী রহমত, সিদ্দিক আহমদ না জফর আহমদ, আল্লামা জফর আহমদ, আল্লামা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, এলা উস সুনান কিতাবের মধ্যে হানাফি মজহাবের যতগুলি মশালা আছে সবগুলি মশালা কোন হাদিসে আছে তা বলে দিয়েছে। আজকাল আমাদের সমাজে ফাঁকে ফাঁকে ফাঁকে ফাঁকে এই খানাগুসা কর্মেওয়ালা কিছু অল্প বিদ্যা ভয়ঙ্কর হওয়া যায়, যারা বলে হানাফি মাদাবের নামাজ সহি নয়, হানাফি মাদাবের হাত বাঁধা সহি নয়, হানাফি মাদাবের তকবির দেওয়া সহি নয়, হানাফি মাদাবের আমিন বলা সহি নয়। যারা বলে এদেরকে বলবো, তুমি তো মুসল্লি নামাজ সর্দি আইছো, মুরগার দ্বারা ইমাম সাহেব বাকি আছে, ইমামের দ্বারা যাও। আল্লামা জুফর আহমদ ইসমানী রহমতুল্লাহ হাত বাঁধা কোন হাদিসে আছে বল, পুরুষের হাত নাবির নিচে হাত বাঁধা কোন হাদিসে আছে? এলাউ সুনান নামক কিতাবে লিখে দিয়েছেন আল্লামা জোফর আহমদ উসমানী রহমতুল্লাহ, মেয়ে লোকের সিনাই হাত বাঁধার কথা কোন হাদিসে আছে উল্লেখ করে দিয়েছেন আল্লামা জোফর আহমদ উসমানী রহমতুল্লাহ। নমাজে ইমামে সুরায় ফাতিহা পড়লে পরে আমিন আসতে বলা কোন হাদিসে আছে? এলাউ সুনান নামে নামক কিতাবে লিখে দিয়েছেন আল্লামা জোফর আহমদ উসমানী রহমতুল্লাহ। পুরুষের নামাজে কোথায় কোথায় ব্যবধান আছে, নারীদের নামাজে কোথায় কোথায় ব্যবধান আছে? এলাউ সুনান নামক কিতাবে লিখে দিয়েছেন। এলাউ সুনান এমন একটা চার খন্ডে মনে হয় চার খন্ডে বিশাল বিশাল ২২ খন্ডে বিশাল বিশাল ২২ বলিউমে লিখিত এলাউস সুনান নামক কিতাব আল্লামা জুফর আহমদ উসমানী রহমতুল্লাহ লিখেছেন। শুধু হানাফি মজাবের কোন আমল কোন হাদিস আছে, হানাফি মজাবের কোন আমল কোন হাদিস আছে, এই শিক্ষা দিয়া যে কিতাব লিখেছেন এই কিতাবের নাম হল এলাউস সুনান। সুতরাং আজকে আপনাদেরকে বলে দিলাম, যারা আপনাদেরকে কানে কানে বলবে হানাফি নামাজ হাদিসে নাই, হানাফি মজাবের আত্মানি হাদিসে নাই, হানাফি মজাবের হাত পান্ডা হাদিসে নাই, হানাফি মজাবের আমিন বলা হাদিসে নাই, হানাফি মজাবের সুরায় ফাতিহা পড়া হাদিসে নাই, এই সমস্ত মুসল্লিদেরকে বলে দেবেন। মনে আছে মুসল্লির কথা জঙ্গলে সমস্ত মুসল্লিদেরকে বলে দিবেন ইমাম সাহেবের লেখা কইছে দিয়া দেখো, ইমাম সাহেবের লেখা এলাউ সুনান আছে, হানাফি নামাজ হানাফি মজাব নামাজ আদি তো আছে কিনা দিয়া দেখো, কিতাবের নাম স্মরণ থাকবে? আজকের থেকে মনে রাখবেন, যারা বলে হানাফি সিস্টেমের নামাজ হাদিসে নাই, আল্লামা জোফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি এলাউ সুনান নামক কিতাবে খালি নামাজ নয়, হানাফি মজহাব মতে ইসলামের যত বিধি বিধান পালন করা হয় সবগুলি কোন হাদিসে আছে সেই কিতাবে উল্লেখ করে দিয়েছেন। দেখান আর একটা আলেম দুনিয়াতে এরকম এই এই কাজটা করেছেন, এটা একমাত্র উলামায়ে দেওবন্দের অবদান। গেল গেল এলাউ সুনান এই এক কিতাবের বিবরণ। এবার আসেন আল্লামা সিদ্দিক আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন সহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল মুলহিম। সহি মুসলিম শরীফের হাদিসের নাম শুনে থাকবে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন কি আল্লামা সিদ্দিক আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, ইনি দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত, কিন্তু তিনি তার জীবদ্দশায় সহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখে সমাপ্ত করতে পারেননি, কিছুটা অসমাপ্ত রয়েছিল, বাকি অসমাপ্তটা সমাপ্ত করেছেন পাকিস্তানের একসময়ের শরীয় আদালতের জাস্টিস আল্লামা তকি উসমান ইদামাত বারাকাতুহুম তকবিলাতু ফতহিল মুলহিম নামক কিতাবে বিশাল বিশাল কয়েক খণ্ডে লিখিত। বর্তমান বিশ্বের সমস্ত অর্থনীতিগুলির কোন অর্থনীতিটা অচল, একমাত্র ইসলামী অর্থনীতি কেন সচল যদি শিখতে চাও উলামায়ে দেওবন্দের অবদান তকবিলায়ে ফতহুল মুলহিম মুসলিম শরীফের ব্যাখ্যাগ্রন্থ অধ্যয়নিত। বর্তমান বিশ্বে যত বড় বড় অর্থনীতিবিদরা আছে যত দেশেই হোক না কেন, চাই ইসলামী অর্থনীতি হোক চাই অনুসলামিক অর্থনীতি হোক, বর্তমান বিশ্বের বড় বড় অর্থনীতিবিদরা অর্থনৈতিক ব্যাপারে যে কোনো ক্ষেত্রে সংকটের সম্মুখীন হইলে আল্লামা তকি উসমানীর পরামর্শ নিতে হয়। এই তকি উসমানী উলামায়ে দেওবন্দের অবদান। কথা বুঝে আসছে কিনা? আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, উপমহাদেশে কোন আলেম তৈরি হয় নাই, উপমহাদেশের আলেমদের কোন অবদান দুনিয়াতে নাই, এই গেল মুসলিম শরীফের সারার ব্যাপার। এবার আসুন সারা দুনিয়াতে সবচেয়ে বড় সহি হাদিসের কিতাব বলা হয় সহি বুখারী শরীফকে, সহি বুখারী শরীফকে সবচেয়ে বড় সহি কিতাবের হাদিসের কিতাব বলা হয়। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এই সহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফৈজুল বারী নামক কিতাবে। ফৈজুল বারী নামক কিতাব লিখেছেন কোন কিতাবের ব্যাখ্যা? বুখারী শরীফের লেখা। কার লেখা? আল্লামা কাশ্মীরি। কোন মাদ্রাসার ছাত্র? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র। দেখাও এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া কইরা বুখারী শরীফের সরা লাগছে, যেই প্রতিষ্ঠানে লেখাপড়া কইরা মুসলিম শরীফের সরা লাগছে, যেই প্রতিষ্ঠানে লেখাপড়া কইরা আবু দাউদের সরা লাগছে, আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, নাম হইল বজলুল মজহুদ ফি শরহি আবি দাউদ, আবু দাউদ শরীফের সরা লাগছে, মুসলিম শরীফের সরা লাগছে, বুখারী শরীফের সরা লাগছে, এই সমস্ত সিয়াস ইফতার হাদিসের কিতাবের সরা এক মাদ্রাসায় পড়ে লেখছে, এমন মাদ্রাসা পৃথিবীতে তৃতীয়টা পাবেন না, একমাত্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এবং সবগুলি কিতাব আরবি, যেগুলি কিতাবগুলির কথা বললাম শুধু তফসিরে বয়ানুল কোরআন ছাড়া বাকি সবগুলি আরবি ভাষায় লেখা। এবং বর্তমান বিশ্বের সবচেয়ে জনসাধারণের কাছে সবচেয়ে বেশি সহজবিদ্ধ সহি তফসিরের কিতাব তফসিরে মাআরিফুল কোরআন আল্লামা মুফতি সহি রহমতুল্লাহ আলাইহি লিখিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কিতাব। এই তফসিরে মাআরিফুল কোরআন ইংলিশে ট্রান্সলেশন হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, আরো আরো বহু ভাষায় অনুবাদ হইয়া সারা বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অমুসলিমরা যে তফসির পড়িয়া অতি সহজে বুঝতেছে, ইসলামকে উপলব্ধি করতে পারতেছে, সেটা হইল তফসির মারিফুল কোরআন আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির লিখিত। ইনিও দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র। এইরকম হাদিস এবং হাদিসের ব্যাখ্যা সম্বলিত কিতাব প্রথম শতাব্দীর উলামায়ে দেওবন্দ সর্বমোট 40টা তফসিরে হাদিসের ব্যাখ্যা সম্বলিত কিতাব লিখেছেন। ফেতায়ে ফেকা এবং ফতোয়া সংক্রান্ত কিতাব প্রথম শতাব্দীর উলামায়ে দেওবন্দ 27টা ফতোয়ার কিতাব লিখেছেন। আকাইদের কিতাব লিখেছেন 10টা, মারিফতের কিতাব লিখেছেন 15টা, মারিফতের কিতাব লিখেছেন 15টা। সারা পৃথিবীতে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রসিদ্ধ মারিফতের কিতাবের নাম হইল মুস্তাফি শরীফ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির লেখা। এই কিতাবের সরা লিখেছেন হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, সেই মুস্তাফি নামে এত বড় বিশাল মারিফতের ভান্ডার এবং এর সরা একমাত্র উলামায়ে দেওবন্দ ছাড়া আর কেউ লিখতে পারে নাই। সাহিত্য এবং অভিধান সংক্রান্ত কিতাব লিখেছেন উলামায়ে দেওবন্দ প্রথম শতাব্দীর উলামায়ে দেওবন্দ সর্বমোট 21টা, 21টা আরবি সাহিত্য এবং আরবি অভিধানের কিতাব লিখেছেন উলামায়ে দেওবন্দ প্রথম শতাব্দীর। সিরাতুন নবী এবং ইতিহাস সংক্রান্ত কিতাব লিখেছেন উলামায়ে দেওবন্দ প্রথম শতাব্দীর উলামায়ে দেওবন্দ সর্বমোট 70টা, 70টা সিরাত বিষয়ক এবং ইতিহাস বিষয়ক কিতাব লিখেছেন। এরপরে তাকমিলার কথা বলেছি, তাকমিলায় ফতহুল মুলহিম লিখেছেন আল্লামা তকি উসমানী রহমত বরকাতুহুম, এলাউস সুনান লিখেছেন আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, বজদুল মজহুদ লিখেছেন আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, ফতহুল মুলহিম লিখেছেন আল্লামা সিদ্দিক আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, ফৈজুল বারী লিখেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। এই সবগুলি হাদিসের ব্যাখ্যা লিখেছেন উলামায়ে দেওবন্দ, লিখেছেন কারা? উলামায়ে দেওবন্দ। এই পর্যন্ত উলামায়ে দেওবন্দের যে অবদান আমি আপনাদের সামনে সামান্য তুলে ধরলাম, আওজাজুল মাসালিক মুআত্তা ইমাম মুহাম্মদ ইবনে ইমাম মালিক, এটাও উলামায়ে দেওবন্দের লিখিত। এইভাবে যতগুলি হাদিসের কিতাব তফসিরের কিতাবের যে এলমে দ্বীনের খেদমতের অবদানের কথা আপনাদেরকে বললাম, এই পরিমাণ এলমে দ্বীনের খেদমত করনেওয়ালা আলেম এক প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে, বর্তমান দুনিয়াতে একমাত্র দারুল উলুম দেওবন্দ ছাড়া আর দ্বিতীয়টা পাবেন না। কথা বুঝে আসলো কিনা? তাহলে এবার শেষ পর্যায়ে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, রাজনীতির ক্ষেত্রে আউলাদে রসুল হযরত আল্লামা সৈয়দ আহমদ হুসাইন আহমদ, আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী এবং তার উস্তাদ হযরত মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে যে রাজনীতি করেছিলেন, স্বাধীনতা আন্দোলন করেছিলেন, এই কারণে ইতিহাসের পাতায় স্বর্ণাক করে চিরকাল লেখা থাকবে ঐতিহাসিক রেশমি রুমাল আন্দোলন। ইতিহাস পরে দেখবেন আপনারা, ঐতিহাসিক রেশমি রুমাল আন্দোলনের জনক ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। রাজনৈতিক আন্দোলন দেওবন্দ মাদ্রাসা থেকে যে পরিমাণ করা হয়েছে এই পরিমাণ আর কোন ইতিহাসে পাবেন না, যে কারণে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে ওই মাল্টার দিকে দেশান্তর করেছিল ইংরেজ সরকার। সেখানে এখানে দুই বছর কাল তিনি ইংরেজ সরকারের মাধ্যমে দেশান্তরিত থাকার পরে এখান থেকে মুক্ত হইয়া দেশে যাওয়ার পরে সারা ভারত উপমহাদেশের রাজনৈতিক নেতারা সম্মিলিতভাবে তারে শায়খুল হিন্দ উপাধি নামে ভূষিত করেছিল, সমস্ত ভারতের রাজনীতিবিদদের নেতা। এরকম রাজনীতিবিদদের নেতা মাহমুদ হাসান উৎপাদন করেছে কে? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। যত সামান্য আবার দিলাম আপনাদের সামনে হাদিসের তফসিরের খেদমতে, হাদিসের খেদমতে, ফেকার খেদমতে, ফতোয়ার খেদমতে, জেহাদের খেদমতে, আন্দোলনের খেদমতে, স্বাধীনতার খেদমতে, দাওয়াতের খেদমতে, তবলিগের খেদমতে, এলিমের খেদমতে, আমলের খেদমতে, আকিদার খেদমতে যত অবদান রেখেছেন উলামায়ে দেওবন্দ, এত অবদান দুনিয়ার আর কোন প্রতিষ্ঠানের আলিমগণ রাখতে পারেননি। আমি জিজ্ঞাসা করতে চাই, কোন জিনিসের বরকত? মুহাম্মদ রাসূলুল্লাহ লাঠি মুবারকের দাগের বরকত। এবার যে হাদিসটা বলেছিলাম হাদিসের তর্জমা করে শেষ করে দিই, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন হুদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুত্তিলিন ওয়া তাবিলাল জাহিলিন। আমার উম্মতের একদল আলেমগণ, নিষ্ঠাবান আলেমগণ কিয়ামত পর্যন্ত এই এলেমকে, সহি এলেমকে বহন করে চলবে। একদল হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে, এদেরকে কেউ কোনো সময় মুছে ফেলতে পারবে না। এদের এরা দায়িত্ব কি পালন করবে এলমে দ্বীনের খিদমতে? ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিম, যে সমস্ত অতিরঞ্জিতকারীরা কোরআনের অপব্যাখ্যা করবে, এরা বলে দিবেন এই যে অপব্যাখ্যা, এটা সঠিক ব্যাখ্যা। যে সমস্ত অল্প বিদ্যা ভয়ঙ্করেরা হাদিসের অপব্যাখ্যা করবে, এরা সঠিকভাবে আবার জাতিকে শুধরাইয়া দিবেন, এরা হাদিসের এই অপব্যাখ্যা করেছে, এইটা হাদিসের অপব্যাখ্যা, এটাই হলো হাদিসের পরিব্যাখ্যা। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম আগে, হাদিস শরীফে রাসূল বলেছেন কাঁধে কাঁধে বরাবর করে, পায়ে পায়ে বরাবর করে কাতার সোজা করো, এর মানে হলো দুই কাঁধের মধ্যে অনেক ফাঁক রাখো আর এক পা আরেক পায়ের উপর উড়াইয়া দাও। হাদিসের সহি ব্যাখ্যা না গলত ব্যাখ্যা? আল্লাহ রাসূল বলেন একদল হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবেন, কোরআন হাদিসের গলত ব্যাখ্যা যারা করে চিহ্নিত করে দেবেন এটা গলত ব্যাখ্যা, ওইটা সহি ব্যাখ্যা। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিম ওয়া ইনতিহালাল মুবতিলিন, আর একদল কয়েকটা সঠিক বইয়ের মধ্যে কয়েকটা হাদিস হইয়া মুখস্থ করে লইছে, হাদিস শিখার জন্য আরবি ভাষাটা পর্যন্ত বুঝে না। এগুলি কয় ইনতিহালাল মুবতিলিন, বন্ডারী কোন সামান্য একটু এলিমের সামান্য কিছু অংশ শিখিয়া বিরাট বড় আলিম হওয়ার দাবি করে, বিরাট বড় আল্লামা হওয়ার দাবি করে। এই সমস্ত ভণ্ডদের ভণ্ডামি সম্পর্কে হক্কানি উলামায়ে কেরাম গোটা মানব জাতিকে সব সময় সুদাপথ প্রদর্শন করে দিবে। ওয়া তাবিল আল জাহিলিন, আর কিছু মূর্খ নিজের ইচ্ছা মতো কোরআন হাদিসে মন গড়া ব্যাখ্যা করে নেয়, নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করে নেয়। একদিন এক সুরে আমারে কয়, সব চির সব মানুষ চিনে যায় তো, আমারে কয় হুজুর ওয়াজ করেন সময় তো আমাদের বিরুদ্ধে কম করেন না। আমি বলতে কি হইল, কয় জান বাসা নিজে ফরজ ওয়াজ করেন না কেন? আমি কই এই ওয়াজও তো করি, কয় আমি তো আর কোনো কারণে চুরি করি না, চুরি করলে কইরা কিছু টাকা পয়সা না আনলে আমি আমার জান বাঁচে না, কাজে আমি ফরজ আদায় করার জন্য চুরি করি। এটা সহি ব্যাখ্যা না গলত ব্যাখ্যা? আলেমের ব্যাখ্যা না জাহিলের ব্যাখ্যা? আল্লাহ রাসূল বলেন জাহিলরা শরীয়তের যত অপব্যাখ্যা করবে এইগুলিও সংশোধন করে হক্কানি উলামায়ে কেরাম জাতির সামনে পেশ করে দেবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই এলিমকে আমলকে উম্মতের সহি আকিদাকে বিশুদ্ধ রাখার যে ব্যবস্থা উল্লেখ করেছেন, উলামায়ে দেওবন্দ বিশ্বে এই দায়িত্ব সবচেয়ে বেশি পালন করেছে। আল্লাহ আপনাদের আমাদেরকে উলামায়ে দেওবন্দ চিনার, উলামায়ে দেওবন্দের অবদান জানার, উলামায়ে দেওবন্দের অনুসরণে হক্কানি উলামায়ে কেরামের কাতারে হাতে হাতলের মাঠে স্থান হওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।